cả đôi làm cả đê bà nu xe bố xì lô bà đê ami à cả đôi làm cả đê bà nu xe bố xì lô bà đê আমি তোমাবিনে আমি তোমাবিনে বর্ষম কোটে না দেখি ভজন সাধু চিরদিন কুপথে গম নাম শুনেছি পথিক পাব গতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি বলবেন